আমার আর হবে না দেরি, আমার আর হবে না দেরি। আমি শুনেছি ওই বাজে তোমার বেরি, আমার আর হবে না দেরি। আমি শুনেছি ওই বাজে তোমার বেরি, আমার আর হবে না দেরি। তুমি কি না দাঁড়িয়ে আছো আমার যাবার পথে, তুমি কি না দাঁড়িয়ে আছো আমার যাবার পথে। মনে হয় যে ক্ষণে ক্ষণে মোর বাতায়ন হতে, তোমায় যেন হেরি আমার আর হবে না দেরি, আমার আর হবে না দেরি। আমি শুনেছি ওই বাজে তোমার বেরি, আমার আর হবে না দেরি। আমার স্বপন হলো সারা এখন প্রাণে বিনা বাজায় ভোরের তারা, আমার স্বপন হলো সারা দেবার মতো যা ছিল মোর, নাই কিছু আর হাতে দেবার মতো যা ছিল মোর, নাই কিছু আর হাতে। তোমার আশীর্বাদের মালা নেব কেবল মাথে, আমার লালাট ঘেরি আমার আর হবে না দেরি, আমার আর হবে না দেরি। আমি শুনেছি ওই বাজে তোমার বেরি, আমার আর হবে না দেরি।